السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে এই পবিত্র ঘরে আল্লাহর মসজিদে বসে দুটি কথা আলোচনা করব, যে আলোচনায় ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাঝে বরকত দেবেন এবং তার উপরে আমল হলে পরে আমাদের উপকার হবে। আজকের আলোচ্য বিষয় হল হালাল রুজি অনুসন্ধানে উদ্বুদ্ধকরণ, উৎসাহিতকরণ। বহু মানুষ আছে যারা কুঁড়ে নামে পরিচিত, যারা কর্মবিমুখ, কাজ করতে চায় না, যাদের মধ্যে অনেকে যাদেরকে বেকার বলা হয়, চাকরি না পেয়ে, কোনো কাজ না পেয়ে বেকারত্বের জীবন অতিবাহিত করছে। কেউ তাসের আড্ডার মাধ্যমে, কেউ চায়ের দোকানে, কেউ এখানে সেখানে ঘুরে, কেউ সেখানে মস্তানি করে বা অন্য কোন অবসর বিনোদন কেন্দ্রে নিজেদের সময়কে নষ্ট করে ফিরছে। তাদের জন্য বলছি আপনারা কাজ করুন। কাজ মানুষকে নিশ্চিন্ত করে রাখে, কাজ মানুষের দুঃখকে ভুলিয়ে দেয়। অনেকে যারা ঠিকমতো ঈমান রাখে না, ইসলাম ঠিকমতো মানে না, তারা দুঃখ কষ্টকে ভোলার জন্য মদ খায়, মদ পান করে, কিন্তু সাময়িক হয়তো ভুলিয়ে দেয়, অজ্ঞানতা এনে সাময়িক দুঃখকে ভুলিয়ে দেয়, কিন্তু চিরস্থায়ী দুঃখ দূর করতে পারে না, বরং মদ আরো দুঃখ আনয়ন করে। সুতরাং মানুষকে বাঁচতে হলে, দুঃখ ভুলে বাঁচতে হলে, কষ্টকে ভুলতে হলে কাজের মাধ্যমে বাঁচতে হবে। কাজ চাই, এমন কাজ যে কাহুজুর কাজ কোথায় পাব। কাজ দু রকমের আছে, এক দুনিয়ার কাজ আর এক দিনের কাজ। দুনিয়ার কাজ যদি না পান, দিনের কাজ শুরু করুন। যদি আপনার কোনো কাজ নেই, আপনি বেকার, তবে আপনি দিনের কাজ শুরু করুন। মহান আল্লাহ কোরআন মাজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব, ফারেগ হলে মেহনত করো। মানুষের বিশেষ করে মুসলমানের অবসর বলে কোন সময় নেই, যে অবসরপ্রাপ্ত বলে লোকটা অবসরপ্রাপ্ত, অবসরপ্রাপ্ত বলে কোন লোক নেই। কোন মুসলিম অবসরপ্রাপ্ত হতে পারে না, মুসলিমের অভিধানে অবসর শব্দই নেই, অবকাশ শব্দই নেই। সে হয় দুনিয়ার কাজে থাকবে, দুনিয়ার কাজে, আর না হয় দিনের কাজে, দুটোর মধ্যে একটা। ফাইজা ফারাগতা ফানসাব, আর সত্যিই মানুষ কিন্তু সময় নষ্ট করে, সেভাবে আমি চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছি, ব্যাস আমি অবসর প্রাপ্ত, এবার খালি আড্ডা মারো, বিয়ে বাড়ি যাও, জামাই বাড়ি যাও, এ বাড়ি যাও, সে বাড়ি, শ্বশুর এখানে বেড়াতে যাও আর সময় কাটাও। কিন্তু না, সময়ের মূল্য আছে, সময়কে মূল্যায়ন করো আর সেই সময়কে কাজে লাগাও। নিয়ামাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো নিয়ামত এমন আছে যে ব্যাপারে মানুষ, অনেক মানুষ অবহেলায় আছে, তার প্রতি অবজ্ঞা করে, তার কদর করে না, তার মূল্যায়ন করে না, তার দাম দেয় না, তাকে গনিমত মনে করে না। সেই সময়, সেই সেই অবসর, সেই নিয়ামত দুটি কি, সেই সম্পদ দুটি কি, আস-সিহ্হাত ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবকাশ। মানুষ সুস্থ আছে কিন্তু সুস্থতার কদর করে না, তখন ইচ্ছামতো খায়, ইচ্ছামতো ঘোরাফেরা করে, আবার অসুখ চলে আসে। অনেক মানুষ আছে ইচ্ছামত দেখছেন ঠান্ডা খায়, পেপসি খায়, আরে কি হবে, এখন সুস্থ আছে কিছুই বোঝে না, কিন্তু কিছু পরে যখন তার কি হয়, তার ঠান্ডা ধরে, সর্দি ধরে, জ্বর হয়, তখন সে বুঝতে পারে। অতএব অসুস্থতার আগে সুস্থতাটাকে আপনার মূল্যায়ন করতে হবে আর সেটাকে কাজে লাগাতে হবে। আপনি সুস্থ আছেন এ সময় নামাজ পড়তে যান না, সুস্থ সবল আছেন মসজিদে যেতে আপনার অলসতা হয়, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়বেন তখন কত আশা করবেন যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে আসি, তখন পারবেন না। আর ফারাক অবকাশ, অবকাশ সময় নষ্ট করছেন, সময় আমার অনেক সময় আছে, তাস খেলছেন, এ খেলছেন, সে খেলছেন, লুডু খেলছেন, হ্যাঁ, তারপরে সময় ক্রাম খেলছেন, সময় নষ্ট করছেন। এমন এক সময় আসবে যে সময়ে সময় কিনতে চাইবেন আর সময় কেনা যায় না। সময় কি কেনা যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে বা অনেক মানুষ আছে যারা এই দুটো নিয়ামত সম্পর্কে একদম উদাসীন। আর এর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকতানিব খামসান কাবলা খামস, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, তোমার মৃত্যুর আগে তোমার জীবনকে, কারণ মরণ এসে গেলে তখন আর কোন উপায় নেই। হ্যাঁ, হাত্তাইদা যা আহাদ হুম কালা কি বলে কালা, তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীবিন ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালেহিন, মৃত্যু এসে গেছে আল্লাহ গো যদি আর কিছুদিন সময় দাও তাহলে আমি দান করব এবং ভালো লোক হয়ে যাব। আল্লাহ বলছেন ওয়ালাই ইউয়াখখিরুল্লাহু মানুষের সময় এসে গেলে আল্লাহ তাআলা তাকে আর অবকাশ দেন না, আর সময় দেন না। সুতরাং মৃত্যু আসার আগে তখন আশা করবে মানুষ যে আরো কিছু সময় পেলে আমি দান করতাম, ভালো মানুষ হতাম, কিন্তু না। সুতরাং মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য দিতে হবে, জীবনকে মূল্যায়ন করতে হবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার রোগের আগে তোমার রোগহীন অবস্থাকে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবকাশকে, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার তোমার যৌবনকে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর তোমার দারিদ্র আসার আগে তোমার ধনবত্তাকে। এখন গরিব আছো, এখন ধনবান আছো, হঠাৎ করে তুমি যদি গরিব হয়ে যাও তখন তুমি আফসোস করবে যে আমি যদি এই কাজ করতাম। সুতরাং এখন ধনবান আছো, এই সময়ে তুমি সেই ধনবত্তাকে গুরুত্ব দাও এবং তাকে মূল্যায়ন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজমিলু ফি তলাবিদ দুনিয়া ফাইন্না কুল্লান মুয়াসসারান লিমা খুলিকালা, পৃথিবীর বুকে ছড়িয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন না ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে পৃথিবীর বুকে ছড়িয়ে যাও, বসে বসে মসজিদে সুবহানাল্লাহ করতে হবে না, পৃথিবীর বুকে ছড়িয়ে যাও, আল্লাহর রুজি অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহ তাআলা পৃথিবীকে রুজির ভার সম্ভার করে রেখেছেন, নানা রকম রুজি দিয়ে তাকে সুসজ্জিত করেছেন। সুতরাং সেই রুজি তোমরা ফামসু ফি মানা কি বিহা, পৃথিবীর বুকে ছড়িয়ে গিয়ে তোমরা রুজি অনুসন্ধান করো। আর রুজি অনুসন্ধান করতে কিন্তু সুন্দর পথ অবলম্বন করো, হালাল পথ, হারাম পথ না। যেখানে মাল আছে সেখানে গিয়ে যে কোনো প্রকার আমি টেনে বের করে নিয়ে আসব, হারাম পথে না, হালাল পথে। হালাল পথ না হলে তোমার সেই রুজি খেয়ে অবস্থাটা কি হবে, যদি হারাম রুজি হয় তো হারাম রুজি খেয়ে যদি কেউ দোয়া করে তার দোয়া কবুল হবে না, যতই সে দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া কবুল হয় তাই না, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু সে মুসাফির একদম আলু থালু বেশে আল্লাহর কাছে হাত দুটি মেলে চাচ্ছে আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে এই দাও, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবুলা, তার পেটে যা আছে হারাম, তার রক্ত চামড়া হারাম, আর তার লিবাস হচ্ছে হারাম, আর বলছে আল্লাহ এই দাও, আল্লাহ এই দাও, আল্লাহ তাআলা কিভাবে তা কবুল করতে পারেন, আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং হারাম রুজি খেলে হবে না, হালাল পথ অবলম্বন করো। আজমিলু ফি তলাবিদ দুনিয়া, দুনিয়া অর্থ সম্পদ উপার্জনের সময়ে সুন্দর পথ অবলম্বন করো। ফাইন্না কুল্লান মুয়াসসারুল লিমা খুলিকালা, প্রত্যেককেই সেই জিনিসের প্রতি সহজ করে দেওয়া হবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এক্ষুনি বাংলাদেশ থেকে টেলিফোন করেছিল একজন, এক্ষুনি কথা বললাম, বলছে আমি উচ্চশিক্ষিত ডিগ্রি নিয়ে আমি ব্যাংকে চাকরি করতে চাই, আমার আব্বা বাধা দিচ্ছে, বলছে ব্যাংকে চাকরি চলবে না, ব্যাংকের চাকরি, বলা হলাম ব্যাংকের চাকরি সুদী ব্যাংক হলে পরে সেই সুদী কাজে সহযোগিতা করা হয়, অতএব এই কাজ করবেন না, আব্বা ঠিকই বলছেন। উনি বলছেন কি করব, চাকরি পাওয়া যায় না, বুঝতেই পারছেন বাংলাদেশের এই অবস্থা, অনেক পথ খোলা আছে, অনেক লোক তো ব্যাংক ছাড়া অন্য কাজ আছে, অন্য কাজ করছে, আপনিও পেতে পারেন, আপনি চেষ্টা করে দেখুন। সুতরাং হালাল রুজি জন্য আপনাকে প্রথম থেকে নিয়ত করলেই হবে না যে আমি ব্যাংকে চাকরি করব না, আপনি নিয়ত করুন যে ব্যাংকে চাকরি করব না, আমি হালাল রুজি যাতে আছে সেই রকম কোন চাকরি করব, তাহলে ইনশাআল্লাহ আপনার চাকরি জুটে যাবে। মনকে, মন হচ্ছে মনের কুটি, মনকে করো পরিপাটি, মনকে শক্ত করলে, মনকে ধরলে, মনকে যদি আপনি চেষ্টা করে যান ইনশাআল্লাহ আল্লাহ সেই চেষ্টা, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, যা চেষ্টা করে মানুষ তা পায়, চেষ্টা থাকলে উপায় হয়, অতএব আপনি চেষ্টা করেন হালাল রুজি সন্ধান করার জন্য। আল্লাহ তাআলা রুজি লিখে দিয়েছেন তাই না, রুজি লিখা আছে, আপনি যা করবেন তা লিখা আছে, অতএব সে আল্লাহর রুজির উপরে, আল্লাহ লেখার উপরে, আল্লাহ তকদিরের উপরে ভরসা রেখে, আর আপনি নিজের তদবিরের উপরে চেষ্টা করে আপনি আপনার রুজি অনুসন্ধান করুন। বলা হচ্ছে যে মনে করুন এটা একটা ঘর বা রুম, এখানে লাগানো আছে বিভিন্ন যেমন বস্তা কিংবা কাপড়ে বাঁধা আছে টাকার, টাকার তোড়া মনে করুন, টাকার গোছ রাখা আছে, প্রত্যেককে একটা করে ওই যে লগি দেওয়া হয়েছে, লগি যে পারবে সেইভাবে খুঁচে নেবে। আপনার 1,000, আমার 5,000, ওর 7,000, ওর 10,000, ওর 1,00,000, ওর 1,00,000 লিখে সব বাঁধা আছে, আর নিজে নিজে লগি দেওয়া আছে, নিজে নিজে খুঁচে খুঁচে বা নিজে নিজে এইভাবে লগি দিয়ে পারছে। কারো একসঙ্গে সব পড়ে যাচ্ছে, কারো ধীরে ধীরে পড়ছে, কিন্তু 5,000-এর বেশি পড়বে না। যতই চেষ্টা আপনি করুন 5,000-এর বেশি পড়বে না। আর যারা 1,00,000 আছে সে যদি বলে যে না আমি 5,000-এর বেশি নেব না, আমি অল্প করে খুঁজি, তো অল্প করে খুঁজলেই তারা 1,00,000 পড়বে, তাই না? সুতরাং আপনার ভাগ্যে যেমন রুজি লেখা আছে আপনার আসবেই, রুজি আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিয়েছেন। ওয়াফিস সামা রিযকুকুম ওয়ামা তুআদুন, আল্লাহ তাআলা রুজি সুসজ্জিত করেছেন, আকাশে রুজি রেখেছেন, আকাশে রুজি সূর্য, আর সেই সূর্যের তাপে বৃষ্টি হয়, আকাশে আছে মেঘ, আকাশে আছে বৃষ্টি, সেই বৃষ্টি জমিনে এলে জমিনের বুকে ফল ফসল উদ্ভিদ জেগে ওঠে, মানুষের জন্য উপকারে সেই শস্য শ্যামল সবুজ পৃথিবী মানুষের কাজে লাগে। সুতরাং রুজি সুসজ্জিত করা আছে, সেই রুজি অনুসন্ধান করে মানুষকে ফিরতে হবে হালাল উপায়ে। ফা আজমিলু ফি তালাবিদ দুনিয়া, দুনিয়া তলবে সুন্দর পথ অবলম্বন করো, হালাল পথ অবলম্বন করো, কারণ তকদিরে যা আছে তার কমও পাবে না, তার বেশিও পাবে না। যতই চেষ্টা করো, তবে চেষ্টা করতে হবে, তাই না? তাহলে হুজুর ঠিক আছে তকদিরে যখন লেখা আছে বসে থাকবে না, তা না, তা না, বরং কি করতে হবে, চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না রুহাল কুদুসি নাফাসা ফি রাউই ان نفسا لن تموت حتى تستكمل اجلها وتستوعب رزقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জানানো হয়েছে, আমার মনের মধ্যে প্রক্ষিপ্ত করা হয়েছে কি, যে কোন নাফস, কোন আত্মা মারা যাবে না যতক্ষণ না তার নির্দিষ্ট হায়াত, নির্দিষ্ট জীবন, নির্দিষ্ট দিন দুনিয়ার বুকে শেষ না করেছে, একটা সেকেন্ডও সে ছেড়ে যেতে পারবে না। তার মৃত্যু যে তারিখে লেখা আছে তার এক সেকেন্ডও আগে হবে না, এক সেকেন্ডও পরে হবে না। আর ওয়াতাস্তাও ইবারিস কাহা, তার রুজি যেটা লেখা আছে তার ভাগ্যে, সেই রুজিরও একটা দানা পরিমাণ না কম হবে আর না বেশি হবে, যতক্ষণ না পূর্ণ হয়েছে ততক্ষণ সে দুনিয়ার বুকে থাকবে। আর রুজি কখন লেখা হয়েছে জানেন আপনারা? রুজি কখন লেখা হয়, ক সময় লেখা হয়? তিন সময় লেখা হয় রুজি, তিন সময় লেখা হয়। তার মধ্যে আপনার রুজি দুই সময়ে লেখা হয়ে গেছে, এক সময় বারবার লেখা হচ্ছে বা হবে, দুই সময় লেখা হয়েছে। প্রথম সময়ে সারা বিশ্ব রচনার 50,000 বছর আগে আপনার ভাগ্যে ইজমালি লেখা হয়ে গেছে, আর যখন আপনি মায়ের পেটে, যখন আপনার বয়স 120 দিন, তখন মায়ের পেটে আপনার ভাগ্যে তফসিলি রুজি আপনার এই দুই চোখের মাঝে মানে কপালে লিখে দেওয়া হয়েছে। এই যে আমরা কপালের দোষ দিই না, কপালে যা আছে তাই বলি না, কপালে লেখা হয়েছে। কপালে লেখা কি করে হয় হুজুর? এইটুকু জিনিসের মধ্যে যদি কত লেখা আছে, কত লেখা থাকতে পারে এইটুকু জিনিসের মধ্যে জানেন? এইটুকু জিনিসের মধ্যে কত লেখা থাকতে পারে? একটা লাইব্রেরি থাকতে পারে, এই যতগুলো, এই যে এত বড় মসজিদ, যদি চারিদিকে বই থাকে এই সমস্ত বইকে এখানে ঢুকিয়ে দেওয়া হবে, হবে না? হবে না। তো আপনার কপালে আল্লাহ তাআলা লিখতে পারেন না, পারেন না? এটা সহজ জিনিস, খুব সহজ জিনিস, কপালে লিখা আছে আল্লাহ এই দুই কপালের মাঝে, শিশু তাও বড় মানুষের না, শিশু, শিশুর কপালে লিখে দেন রুজি, তার মৃত্যু ইত্যাদি ইত্যাদি লেখা হয়ে গেছে। আর প্রত্যেক বছর সবে বরাতে লেখা হয়, তাই না? হ্যাঁ, সবে বরাতে লেখা হয় না, সবে কদরে একবার, একবার লেখা হয় বছরে, সবে বরাতে না, সবে কদরে, সবে বরাতে ডুপ্লিকেট, সবে বরাত না, সবে কদরে। আর সবে কদর সাবানের নাম জানে? রমজানে সবে কদরে শেষ দশকে আপনার বিস্তারিত রুজি প্রত্যেক বছর লেখা হয়, সেই রুজি আপনি পরিপূর্ণ হাতে না নেওয়া পর্যন্ত দুনিয়া ছেড়ে যাবেন না। সুতরাং যেটা লেখা নেই সেটা আপনি পাবেন না। তবু আমাদেরকে কি করতে হবে? ও আজমিলু ফি তালাব, অনুসন্ধানে সুন্দর পথ অবলম্বন করতে হবে। খুজু মা হাল, হালাল যা তা গ্রহণ করো। ও দাউ মা হারুম, আর যা হারাম তা বর্জন করো। হারাম জানলেই সে পথ বর্জন করো। হারাম রূপায় রুজি, কাউকে ধোকা দিয়ে, কাউকে ফাঁকি দিয়ে, সুদি কারবার, সুদ খেয়ে, সুদ দিয়ে, ইত্যাদি ইত্যাদি যত রকমের আছে, তাই না? এই রকম ধরনের রুজি খবরদার অনুসন্ধান করো না, হালা হারাম পথে রুজি অনুসন্ধান করো না। উমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিবারাত্র তোমার মাঝে নিজ কাজ করে যাচ্ছে। কি কাজ করে যাচ্ছে? তোমার বয়স বাড়াচ্ছে না কমাচ্ছে? মানুষের বয়স বাড়ে না কমে? হ্যাঁ, আমরা বলি বয়স বাড়ছে, তাই না? আসলে মানুষের বয়স কমে যাচ্ছে। দিবারাত্রি তোমার মাঝে নিজ কাজ করে যাচ্ছে, সুতরাং তুমিও তার মাঝে কাজ করে যাও। প্রত্যেক দিন একটা করে পাতা উল্টে যায়, তাই না? একটা করে পাতা উল্টায়, সাদা খাতা ছেড়ো না, লিখে যাও কিছু কিছু কাজ করো, দুনিয়ার কিংবা দিনের কাজ করো। আর দিনের কাজ করলে আমাদের লাভ বেশি হবে, তো ফালতু বসে থেকো না। বেকারত্ব, কর্মবিমুখতা যুবকের জন্য ঔদাস্য সৃষ্টি করে, উদাসীনতা, গাফিলতি সৃষ্টি করে। মনে মাঝে অলসতা, এই চাকরি নেই, এই কাজ নেই, এই যাচ্ছি, এই যাব, তারপরে মা বাপের বকুনি খায়, খায় না? খায় না। বইয়ের বকুনি খায়, কাজ নেই, ধান্দা নেই, কুড়ে সাঁড়, অমক তমক, নানা রকম কথা বলে মানুষ যে বেকার হয়, তার পেছনে অনেক কথা বলা হয়। আর তার যুবতীর জন্য এমন ক্ষতিকর, যদি কোনো যুবতী যার কোনো কাজ নেই, তার মনের গোপনে যৌনানুভূতি সঞ্চারিত করে তোলে, তার ভিতরে তখন ওই সব, তখন ওই প্রেম ভালোবাসা, অমক তমক ইত্যাদি। বেশিরভাগ দেখবেন বেকারদের মধ্যে এই প্রেম প্রেম বেশি থাকে। যারা কাজে ব্যস্ত, তারা পড়াশোনাতে ব্যস্ত, তারা কোনোদিন এইসব প্রেম প্রেমে পড়তে যায় না। আসলে যারা বেকার মানুষ, সেই বেকার মানুষরাই এইসব মানে নোংরামিতে পড়ে, কোনো খারাপের দিকে চলে যায়। তার কাজ নিয়ে মানুষ বাঁচতে শিখলে পরে তার জীবনটা সুস্থ হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন কোন মানুষকে দেখে আমি বড় পছন্দ করি, অতঃপর খোঁজ নেওয়ার পর যখন জানতে পারি যে ওর কোনো কাজ ধান্দা নেই, মানে কাজকর্ম করে না, বেকার, তখন সে আমার চোখে ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। দেখলেন কে বলছেন? খালিফা বলছেন। আমি যুবক দেখে তার মাশাআল্লাহ চেহারা, তার ভালো দেখ, সব ভালো লাগে, সবকিছুই ভালো, তারপর যখন শুনি যে ছেলেটা বেকার, কোনো কাজ করতে চায় না, কর্মবিমুখ, শ্রম বিমুখ, খাটতে চায় না। অনেকে আছে বড় কাজ চায়, ছোট কাজ করব না, তাই না? তো বলছে সে আমার চোখে ছোট হয়ে যায়। তিনি আরো বলেন, আমি তোমাদের কাউকে বেকার রূপে দেখতে পছন্দ করি না। যে ব্যক্তি না কোনো দুনিয়ার কাজ করে আর নাই কোনো আখেরাতের কাজ করে, দুনিয়ার কাজ নেই, আখেরাতের কাজ করো, তাই না? সুতরাং আমাদের দেশে যান্ত্রিক সভ্যতার উন্নত যুগে মানুষের শারীরিক পরিশ্রম কম হয়ে গেছে, তাই না? এখন সব যন্ত্র দিয়ে করা হচ্ছে। আগে তো মানুষই করত, রেল লাইন বসাচ্ছে যন্ত্র দিয়ে, ক্যানেল কাটছে যন্ত্র দিয়ে, আপনার বাড়ি তৈরি হচ্ছে যন্ত্র দিয়ে, তাই না? যেটা তৈরি করতে এক বছর লাগতো সেটা আপনার ছ মাসে, তার কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে। যান্ত্রিক যুগ, এই যান্ত্রিক যুগে মানুষের শারীরিক পরিশ্রম কম হয়ে গেছে, অবসর ও আরামায়েশের সময় বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সময় আরো বাড়িয়েছে কিসে? এই যানবাহন, এক জায়গায় যেতে হলে তখন কত কত সময় লাগত, আর এখন কত সময় লাগে? কোন কল্পনায় ছিল যখন এই যানবাহন তৈরি হয়নি, তখন বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে কতদিন লাগত? কমসে কম 10-12 দিন লাগত, তাই না? এখন কত ঘন্টা লাগছে? 6 ঘন্টা, 6 ঘন্টা কি 7 ঘন্টা লাগছে। সুতরাং এটাও সময় কি করেছে? সময় বাঁচিয়েছে, আরামায়েশে সময় বৃদ্ধি পেয়েছে, যার ফলে খিদেও লাগে কম। আপনার কাজ না থাকলে কম খিদে লাগবে, কাজ করেন না, কিন্তু খাবার সময় হলেই খেতে হয়। খাবার সময় আপনি সকালে খেয়েছেন, বাঙালি তো আবার 5 বার খায়, তাই না? 5 বারই ভাত খায়, 5 বারই চাল বা চাউল খায়, সকালে চা মুড়ি, আবার বিকালে কি বলে পানি খাওয়ার সময় বলে, নাস্তার সময় আবার সেই চালের কিছু, আবার দুপুরে ভাত, আবার বিকালে চা মুড়ি, আবার রাতে ভাত, 5-5 বার টাইম এলেই খেতে হবে, টাইম এলেই আপনাকে খেতে হবে, অথচ কাজ নেই। আর যে খাবারগুলো আপনি খাচ্ছেন সেগুলো ঠিকমতো হজম হচ্ছে না, সেগুলো ঠিকমতো ব্যয় হচ্ছে না, কাজ হচ্ছে না, আর আপনি খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন। এতে কি হয়? ক্ষুধা না লাগলেও উদর পূর্তি, পেট পূর্তি করতে হয়, এতে না খাওয়ার রুচি থাকে আর না হজম ঠিক মতো হয়। এই জন্য অধিকাংশ লোকের পেট খারাপ হয় এবং বিভিন্ন পেটের রোগও দেখা দেয় এই কারণে, এই বেকারত্বের কারণে, এই বসে থাকার কারণে। আর অনেকে কি হয়, এই যে এইদিকে বাড়তে থাকে, চওড়া হয়, তার কারণ যেটা খাচ্ছে সেটা যদি ব্যয় না করে, জমা হতে হতে হতে হতে ফ্যাট জমে, মেদ জমে, আর মোটা হয়ে যায়। এই জন্য বসে থাকা মানুষদের মাঝে কি হয়, বেশি মোটা মোটাপান যাকে বলে আর কি, স্থূলত্ব দেখা যায়, আর তাদের মধ্যে প্রেশার আর কি দেখা যায়, ডায়াবেটিস। ডায়াবেটিসের একটা কারণ হল হরকত না করা। হরকত মে বরকত হয়, কিন্তু হরকত না করার ফলে তার এমন হয়ে যায়, শরীর জাম হয়ে যায়, তার ফলে তার ডায়াবেটিস হয়, তার গ্যাস হয়, গ্যাসও হয়। আর চলাফেরা করলে পরে হাঁটা চলা, যাদের কাজ নেই তাদেরকে বলা হয় কি যে হাঁটা চলা করো, ডেইলি 2 মাইল করে হাঁটো। এই জন্য দেখবেন শহরে যাদের কাজ থাকে না, যারা বসে বসে কাজ করে অফিসার যারা, তারা পার্ক গুলোতে হাঁটাহাঁটি করে না, করে না, ছেলে মেয়ে খুব হাঁটাহাঁটি করে। কেন? কারণ যা যা খায় তা ব্যয় হয় না, আর এই ব্যয় করার জন্য কাজ যেহেতু নেই, সেহেতু হেঁটে হেঁটেও কাজ দেখাতে হয়। এই জন্য বলা হচ্ছে প্রত্যেক দিন ডেলি না হলেও কমসে কম 15 মিনিট হাঁটুন, 15 মিনিট হাঁটুন। আর রাস্তায় হাঁটার সময় সেই মিনমিন করে হাঁটলে হবে না, পিঁপড়ের চাল চললে হবে না। কিভাবে হাঁটতে হবে? যেন মনে হচ্ছে যে আপনি কিছু গাড়ি ধরতে যাচ্ছেন, বা আপনার সময় চলে যাচ্ছে, বা আপনি কারোর সঙ্গে প্রতিযোগিতা করছেন, মানে চক্রহাট। হাঁটলে কি হবে? হাঁটের সবলতা বাড়বে, হাঁটের দুর্বলতা নষ্ট হবে। হাঁটলে কাজ করে, কাজের মানুষ তাদের ব্যাপারই নেই, 24 ঘন্টা না বলছি 8 ঘন্টা কমসে কম যে কাজ করে, যেমন বালা দেয়ার লোকরা কাজ করছে, যেমন চাষিরা কাজ করে, যেমন যাদের মেহনতে কলকারখানার কাজ, মাফে মুশকিল, সমস্যা নেই। কি সমস্যা হলো? কাদের? যারা বসে বসে থাকে, এসিতে বসে আছে, এই যে সারাদিন এসিতে, গাড়িতে এসি, এই এখন বসে আছি মসজিদে এসি, বাইরে যাব গাড়িতে, যাব গাড়িতে এসি, বাসায় যাব বাসাতে এসি, তারপর অফিসে যাব অফিসে এসি, চায়ের দোকানে চা খেতে যাব সেখানেও এসি, তাই না? তাহলে তাদের অবস্থা কি হবে? চায়ের দোকানেও, চপের দোকানেও এসি এখানে। তো এইভাবে যদি এসিতে বসে বসে বসে বসে নিজেকে আপনি কুড়ে করে রাখেন, অলস করে রাখেন, তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনার শরীরে ঘুণ ধরবে, শরীরে পোকা ধরবে। এই জন্য শরীরকে কাজে লাগাতে হবে। আর যদি কাজ না থাকে, বাংলাতে বলে বসে থাকি না বেগার যায়, বলে না? বলে না, বসে থাকি না বেগার যায়। মানে কি? তার মানে বেকার আছে, বেগার ভালো। যদি আপনার কাজ না থাকে, আমার কাজ করে দেন, আপনার বন্ধুর কাজ করে দেন, আপনার ভাইয়ের কাজ করে দেন, আপনার গ্রামের কাজ করে দেন, আপনার মসজিদের কাজ করে দেন। অনেক সময়ে দেখবেন গ্রামে আপনি বসে আছেন মসজিদে, হুজুর রেখেছেন মসজিদে, আপনার মসজিদ সাপকে করে হুজুরে নাকি অন্য লোক থাকে? হ্যাঁ, হুজুরে করে। এবার মসজিদ যদি নোংরা থাকে, হ্যাঁ হুজুর বসেই তো আছেন, মসজিদটা পরিষ্কার করতে পারেন না, তাই না? হুজুরেই করে, হুজুরকে দিয়ে খাটায়, কারণ পয়সা দেয় যেহেতু, খেতে দেয়। কিন্তু তুমিও তো করতে পারো, তুমিও তো বসে আছো, এসে মসজিদে আ করে বসে আছো, তুমি একটু নড়াচড়া করো, তোমার কাজ নেই, ঘরের কাজ নেই, মসজিদের কাজ করো, মাদ্রাসার কাজ করো, শরীরটা মেহনত যে করছো ফালতু, পার্কে হাঁটাহাঁটি করছো, এটা দিনের কাজ করো। পার্কে হাঁটাহাঁটি করলে কার কাজ হয়? ওই নিজের শরীরে হাঁট, কিন্তু অপরত কাজ হয় না। আর যদি মসজিদের মাদ্রাসার দিনের কোনো কাজ করো, এই শ্রেণীর কাজ, ভারী কাজ করলে পরে তোমার হাঁটেরও লাভ হলো আর দিনেরও লাভ হলো। চালাক মানুষ যারা, যারা ভালো মানুষ, দিনদার মানুষ, তারা এসবগুলো বোঝে, ফলে তারা বসে থাকি না বেগার যায়। বসে থেকে ফালতু লাভ কি? আমি দেখেছি আমাদের অনেক ইমাম সাহেবকে দেখেছি, তারা সকালবেলাতে বসে থাকে, কোনো কাজ নেই, ফালতু বসে আছি, তো চলো হাটতলা দিয়ে বাইরে যায়, অনেকে যায় চায়ের দোকানে গিয়ে মিষ্টি গল্প করে, এসব করে, এটাও ঠিক না। তো যাচ্ছে হোক, যাচ্ছে, আমি হাটে যাচ্ছি, কেউ কারো হাট দেওয়া যাচ্ছে, তো বিধবা মেয়েরা, তারপর যাদের কেউ নেই তাদের পয়সা দেয়, তারা হুজুর আমার হাটটা করে এনে দেয়, মশাল ভালো কাজ। দেখেন বসে থাকি না বেগার যায়, বেগার তার কোনো লাভ নেই, টাকা দিল সে তার হাটটা, আলু পটল এসব কিনে এনে দিল, মাশাল্লাহ ভালো কাজ। সহযোগিতা করুন, বসে থাকি না বেগার যাই। আর বসে থাকা আপনার অবসর খুবই ক্ষতিগ্রস্ত। আরবি কবি বলছেন, আলিম তাইয়া মুজাশ ইবনে মাসআদা আন্না শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জিদা মাফসাদাতুল মারই আইয়ু মাফসাদা। হে মুজাশ ইবনে সাদ মাসআদা, তুমি কি জানো যৌবন এবং অবসর এবং কি বলে যৌবন অবসর আর এই কি বলে মাল টাকা পয়সা সম্পদ, যা টাকা পয়সা আছে, বেশি টাকা পয়সা হলে পরে, যৌবন থাকলে পরে, অবকাশ থাকলে পরে, নিশ্চয়ই যুবকের মনে কোন না কোন ধ্বংসকারিতা আনয়ন করবে। আপনার সময় আছে, ফালতু সময়, আপনার টাকা পয়সা আছে, আর আপনার কি আছে, যৌবন আছে। সুতরাং সেই যৌবন আপনি মানে খারাপভাবে ব্যয় করবেন, এইরকম একটা ফাসাদ সৃষ্টি হবে, বিঘ্ন সৃষ্টি হবে, একটা নোংরামিতে আপনি নেমে যাবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, কোন আমল সব থেকে শ্রেষ্ঠ? কাল আল ইমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তিনি বললেন যে সব থেকে শ্রেষ্ঠ আমল হল আল্লাহর প্রতি ইমান। এটা কিসের কাজ? হাতের কাজ, না পায়ের কাজ, না মুখের কাজ? আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান কিসের কাজ? অন্তরের কাজ। ইমান আনবেন আপনার অন্তরে আনবেন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদ এরা হচ্ছে হাত পায়ের কাজ, শরীরের কাজ, কায়িক পরিশ্রমের কাজ। কালা কুলতু আইউর রিকাবে আফদাল, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কোন গোলাম আজাদ করা, কোন দাস স্বাধীন করা সব থেকে উত্তম? কালা আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা থামানা, বললেন সেই দাস যে তার মানে মালিকের কাছে সব থেকে দামি এবং দামের দিক থেকেও সবচেয়ে মূল্যবান। কালা কুলতু ফাইল্লা মা ফাল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তা না করতে পারি, এই রকম ভালো কাজ না করতে পারি, না জিহাদ করতে পারি, আর না ঈমান তো থাকতেই হবে, তাই না? ঈমান তো থাকতেই হবে। এখন জিহাদ করতে যদি না পারি, কিংবা কোন দাস মুক্ত করতে যদি না পারি, তাহলে কালা কুলতু ফাইল্লা মা ফাল, কালা তুইনু সানিআন আও তাসনাউ লি আখরাক, তুমি কোন কারিগরকে সাহায্য করবে অথবা যে কারিগর নয় তার কাজ করে দেবে। দেখলেন, বুঝে থাকবে না, বুঝে থাকবে না, এটাও উপকার। একজন কারিগর সে কাজ করে আপনার আপনার সামনে, আপনার প্রতিবেশীতে, আপনার গ্রামে, আপনার জামাতে। মনে করুন একজন কারিগর কোন কাজ করে, সে বেচারি একা কষ্ট ভোগ করে, তাই না? আপনি বসে আছেন, ফালতু গিয়ে সহযোগিতা করে দিলেন, হয়তো বা এমন হতে পারে সে আপনাকে কিছু পয়সাও দিতে পারে, তাই না? বেকার কেন বসে থাকবেন? বেকার বসে থাকা যাবে না। বরং কোন কারিগর আছে, সে কারিগরের সহযোগিতা করো, অথবা যে কারিগর নয় তার কাজ করে দাও। একটা লোক জানে না সেটা কি করে করতে হবে, আপনি তাকে আমি করে দিচ্ছি, তাকে তার কাজটা আপনি করে দেবেন। সে জানে না সে কাজটা করতে, আপনি জানেন আপনি করে দেন। এইভাবে মানুষের উপকার করা, মানুষের উপকার করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্বুদ্ধ করছেন, তবুও বেকার থেকো না। কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, রাআইতা ইন দাউফতু আন বাযিল আমাল, ইয়া রাসূলুল্লাহ, কি মনে করেন যদি আমি এটাও না করতে পারি, দুর্বল হয়ে এই ব্যাপার করতে, আমি তার কাজ জানি না, আমি কাজ করতে পারি না, তাহলে কি করব? কালা তাকুফু শাররাকা আনিন নাস, তুমি মানুষের কাছ থেকে তুমি তোমার অমঙ্গলকে সরিয়ে নাও, তুমি তোমার অনিষ্টকারীটাকে দূরে সরিয়ে নাও, মানুষের কোনো ক্ষতি করো না। তার মানে মানুষের কোনো ক্ষতি করো না। ফাইন নাহা সাদাকাতু মিনকা আলা নাফসিক, তাহলে তো এটা হবে তোমার নিজের জন্য সাদাকা স্বরূপ। তার মানে অপরের কাজ করে দিলে সাদাকা হবে, আর যদি তা না করতে পারো, কমসে কম মানুষের উপকার না করতে পারলে অপকার করো না, ক্ষতি করো না, সেটাও তোমার জন্য সাদাকা স্বরূপ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, কে বলতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসাল, হে আল্লাহ আমি অলসতা থেকে পানাহ চাচ্ছি, ওয়াল হারাম আর অতিবৃদ্ধ স্থবিরতা থেকে পানাহ চাচ্ছি। কেন বলুন তো? অতিবৃদ্ধ হয়ে গেলে মানুষ কি হয়? যার জ্ঞান নেই, ও ইবাদত তো হবেই না, জ্ঞান নেই, তাকে উঠে ধরে পায়খানা পেশাব করাতে হয়, কত মানুষ কষ্ট পায়, তাই না? নিজেও কষ্ট, মানুষেরও কষ্ট, যদিও নিজের বাপ তবুও নিজে, যদিও নিজের মা, কিন্তু তাতে কষ্ট হয় না? হয় না। হয়তো বা অনেক সন্তান মনে মনে কামনা করে, বুড়ো কবে মরবে, এ বুড়ো কবে মরবে, মনে মনে কামনা করবে। সুতরাং এত স্থবিরতা আমার দরকার নেই। আর জারুল উমর বলা হয়েছে, আল্লাহ আমি এমন বার্ধক্য চাই না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরণ কখন হয়েছিল? তখন ইন্তেকাল হয়েছিলেন, তার ইন্তেকাল হয়েছিল একদম বার্ধক্যের না, বার্ধক্যের শুরুতেই, 60-এর পরেই, 63 বছর, 62-63 বছর বয়সে তার ইন্তেকাল হয়। আল্লাহ রাসূল দোয়া করতে যেন বার্ধক্য আমি না পাই, ওয়াসু ইল কিবার, ওই যে বার্ধক্যের যে মন্দ আছে, ও ফেতনাতি দুনিয়া, আর আমি দুনিয়ার ফেতনা থেকে পানাহ চাচ্ছি, ও আজাব ইল কবর, কবরের আজাব থেকে পানাহ চাচ্ছি। কিন্তু এই দোয়াতেই আছে আমি অলস্যতা থেকে, আলস্য থেকে পানাহ চাচ্ছি, মনের ভেতরে যেন অলসতা না থাকে। ঘুম থেকে উঠবো, ঘুম ছাড়তে ইচ্ছা হয় না। অবশ্য অনেক মানুষ আছে যারা দিনের কাজ হলে ঘুম ছাড়তে চায় না, আর দুনিয়ার কাজ হলে আলা তুল। অনেক ছাত্র আছে পরীক্ষার সময় দেখবেন ঘুমিয়ে থাকবে না, কিন্তু পরীক্ষার সময় না হলে থাকলে ঘুমিয়ে। অনেক লোক আছে যে যদি আমাকে বাজার যেতে হয়, সকালে উঠেই ফাস্ট গাড়ি ধরতে হবে, ফাস্ট ট্রেন কিংবা ফাস্ট বাস ধরতে হবে, তাহলে সে কিন্তু দেখবেন ঘুমিয়ে থাকবে না, কিন্তু ফজরের নামাজে আজান হয়েছে দেখবেন উঠতে পারছি না হুজুর, তাই না? দুটোর মধ্যে পার্থক্য আছে, তার কাছে দুনিয়া এবং দুনিয়ার পার্থক্য আছে। দিনের কাজে অলস্য থাকে, দুনিয়ার কাজে অনেক সময় অলস্য থাকে না। আর অনেক লোক এমন আছে যে দুনিয়ার কাজেও অলসতা করে, অলসতা ভালো জিনিস না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানাহ চাইতেন যে আল্লাহ তুমি আমাকে অলস্য থেকে, অলসতা থেকে দূরে রাখো। কোন কাজ ছোট নহে, ছোট কাজ অনেকে দেখে করতে চায় না, ছোট কাজ দেখে অনেকে করতে চায় না, কত টাকা কটা পয়সা আসবে, কিংবা এই কাজ খারাপ, এই কাজে নোংরামি, এই সেই ময়লা পরিষ্কার করতে হয়, পায়খানা সাফ করতে, এই ধরনের ছোট কাজ যদি আসে, বড় কাজ পাচ্ছেন না, ঠিক আছে, আসা পর্যন্ত আপনি রঙিন ভবিষ্যতের আশায় বর্তমানকে ছেড়ে দেবেন তা তার হয় না। আস্তে শুরু করুন। আপনি যদি বিরাট একটা ব্যবসা করবেন, ঠিক আছে, আপনার এখন সেরকম পয়সা নেই, পানের ঘুমটি দিয়ে শুরু করুন। তাহলে পান খাওয়া যায় না যায় সেটা আলাদা কথা, জর্দা যায় না যায় সে কথা আলাদা। আমি বলছি ছোটখাটো দোকান, চায়ের দোকান দিয়ে শুরু করুন, এই যে ফল ফ্রুট বিক্রি করতে শুরু করুন, তারপর আস্তে আস্তে বড় হন। এমন কেউ বড় হয়েছে না, হয়নি? এক সময় লেবু বিক্রি করছিল, পেপার বিক্রি করছিল, যে ভারতের যে অ্যাটম বোমা তৈরি করেছে, কি বিক্রি করত? পেপার বিক্রি করত। সে এখন কি হলো? ভারতের প্রধান হয়ে গেল, ভারতের রাষ্ট্রপতি হয়ে গেল সে। এইভাবে বহু মানুষ চায়ের দোকান থেকে বিশাল বিল্ডিং করেছে। ঠিক আছে, যে কাজ আপনি পাচ্ছেন সেই কাজ দিয়ে শুরু করুন, আস্তে আস্তে বড় হন, হঠাৎ করে বড় লোক হব, সাঁঝে বড় লোক হব, এরকম স্বপ্ন কেন? আস্তে আস্তে শুরু করুন, কোন কাজ ছোট নহে, নহে তা নগণ্য, যদি পারো কিছু করো, জীবনের জন্য, বাঁচার জন্য তো কিছু করতেই হবে, তোমার নিজের জন্য, তোমার মা বাবার জন্য, তোমার ছেলে মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার ভাই বোনদের জন্য কিছু করতে হবে তো, কিছু একটা করো, কোন কাজ ছোট নহে, নহে সে নগণ্য, যদি পারো কিছু করো জীবনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদে। মানুষ যে সমস্ত খাবার খায়, সবচেয়ে পবিত্র খাবার হল যা নিজের হাতে কামাই করে খায়, নিজের হাতে উপার্জন করে, সেটা হচ্ছে সব থেকে পবিত্র খাবার। সুতরাং নিজের হাতে কামাই করা, নিজের মেহনতের বলে কামাই করা, সেটা হচ্ছে সব থেকে পবিত্র। ওয়াইন্না নবিয়্লাহ দাউদ আলাইহিসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিসসালাম নিজের হাতে কাজ করতেন, আর সেই কাজে যে মজুরি পেতেন সেইখান থেকে তিনি খাদ্য ভক্ষণ করতেন। তাহলে বোঝা গেল কি, যে নিজের হাতে কাজ করে খাওয়ার মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা কোন নবী পাঠান নাই, এমন কোন নবী নেই যে যিনি ছাগল চরাননি। দেখছেন, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন। আমাদের দেশের এক মন্ত্রীর কাছে যখন মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসার ছাত্ররা আবেদন নিয়ে গিয়েছিল যে আমাদেরকে চাকরি দিতে হবে, সাধারণত মাদ্রাসার ছাত্ররা চাকরি পায় না, সব স্কুলের ছাত্র কলেজের ছাত্ররাই চাকরি যোগিয়ে নেয়, মাদ্রাসার পড়াশোনার মান যেহেতু তাদের কাছে কম, চাকরি পায় না, দাবি নিয়ে গিয়েছিল শিক্ষামন্ত্রীর কাছে। তো শিক্ষামন্ত্রী মুসলিম ছিল, তা সত্ত্বেও সে বলেছিল, তোমাদের নবীর সুন্নত ছাগল চড়ানো, ছাগল চড়াও গা। দেখছেন, সে জানে যে আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন। আল্লাহর নবী শুধু না, এমন কোন নবী নেই যিনি ছাগল চড়াননি। এই ছাগল চড়ানোর মাঝে হিকমত আছে, তাই না? ছাগল চড়ানোর মাঝে মানুষ চড়ানোর শিক্ষা আছে। যিনি ছাগল চড়াতে পেরেছেন তিনি মানুষ চড়িয়েছেন। যাই হোক, তো প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, সুতরাং ছাগল চড়ানোর মতো কাজকে ছোট ভেবো না। অনেকে ভাবতে পারে ছাগল চড়ানোর কাজ কেন করবো, আরে নবীরা ছাগল চড়িয়েছে। সুতরাং ছাগল চড়ানোর মতো কাজকে ছোট ভেবো না, তার থেকে যদি বড় কাজ হয় সমস্যা নেই। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আনতা, আপনিও কি ছাগল চড়িয়েছেন? ফাকালা নাআম কুনতু আরআহা আলা কারারিতা লিআহলি মক্কা। আহলে মক্কাবাসী, মক্কাবাসীদের, মক্কাওয়ালাদের ছাগল আমি চড়িয়েছি, কারারিত, ওই কিছু স্বল্প বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি, আমিও নিজে ছাগল চড়িয়েছি। সুতরাং ছাগল চড়ানোর মতো কাজ, রাখালির কাজ, এটাও ছোট না, কোন কাজকে ছোট ভাবা উচিত না। অতএব যুবক বন্ধু, সংকোচ ও দৈধ্যের সকল জড়তা কাটিয়ে কাজ শুরু করে দাও, বসে থাকা না, তোমার শিক্ষা ও কোয়ালিফিকেশন অনুযায়ী কিছু একটা করো, বেকার বসে থেকে সময় নষ্ট করো না অলসদের আখড়ায়, তাসের আড্ডায় এবং ভুয়া ফোটানিবাজদের বৈঠকে থেকে নিজেকে শ্রম বিমুখ করে গড়ে তুলো না, কুড়ে সার হয়ে খবরদার থেকো না, কাজ করে খাও, কাজে গর্ব আছে, কাজে আনন্দ আছে, পরিশ্রম করো, পরিশ্রমে সুখ আছে, পরিশ্রম হল সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করলেই তোমার সৌভাগ্য আকাশে তোমার চাঁদ উঠবে, সূর্য উঠবে। চাকুরি বিরল, চাকুরি পাও না, তাতে কি হয়েছে? ব্যবসা করো, অল্প পুঁজির ব্যবসা করো, চাষ করো, অসৎ পথ গ্রহণ করো না, সৎ পথে থেকে চাষ করো। আতিয়াবুল কাসবি আমালুর রাজুলি বিয়াদিহি, যেমন বলা হয়েছে যে সবচেয়ে পবিত্র খাবার হল নিজের হাতের পরিশ্রমের খাবার। ওয়া কুল্লু বাইইন মাবরুর, আর প্রত্যেক হালাল ব্যবসা, হারাম ব্যবসা না, হালাল ব্যবসাও হল পবিত্র রুজি আনয়নের একটা পথ। কাব বিন উজরা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একটা লোক পার হল, ফারা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জালাতিহি ওয়া জিলদিহি আও জালাতিহি ওয়া নিশাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা দেখলেন লোকটা বেশ হৃষ্টপুষ্ট এবং তার বেশ সুঠাম দেহ, তার মানে কাজের লোক। তো তারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই লোকটা যদি আল্লাহর রাস্তায় তার মানে জিহাদে কাজ করত তাহলে কত না ভালো হতো, আল্লাহর রাস্তায় জিহাদে কাজ করলে কতই না ভালো হতো। কিন্তু জিহাদ সবসময় ফরজ থাকে না, কোন সময় নফল থাকে, তাই না? জিহাদ ফরজ হলে আলাদা কথা, কিন্তু নফল জিহাদ হলে জিহাদ শুধু একরকম না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোক যদি পরিশ্রমের বিনিময়ে কাজ করে তার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করার নিয়ত রাখে তাহলে সেটাও ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদের কাজ। ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য যদি পরিশ্রম করে সেটাও হচ্ছে আল্লাহর পথে জিহাদের কাজ। ওয়াইন কানা খারাজা ইয়াসআ আলা আবাওয়াইনি শাইখাইনি কাবীরাইনি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আর যদি সে বৃদ্ধ মা বাপের ভরণ পোষণ করার জন্য পরিশ্রম করার জন্য সে খাটছে মেহনত করছে তবুও সেটাও হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওয়াইন কানা ইয়াসআ আলা নাফসিহি ইফহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আর যদি সে নিজেকে হারাম থেকে বাঁচানোর জন্য হালাল রুজি উপার্জন করার পথে বের হয়েছে তাও আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহ, নিজে হারাম খাবো না, হারাম খাওয়া লোকে চুরি চামারি করে খাও, হারাম খাওয়া লোকের কাছে চেয়ে খাও, শরীরের শক্তি আছে দাও আমাকে জাকাত দাও আমাকে ফেতরা দাও আমার চলে না, তা না, হারাম খাওয়া, হারাম রুজি খাবো না, চুরি চামারি করে খাবো না, বরং হালাল উপায়ে খাবো, নিজেকে হারাম থেকে দূরে রাখবো, আর তাহলে সেটা হবে কার, আল্লাহর পথে বের হওয়া ফি সাবিলিল্লাহ। যারাই আমরা মেহনতি ভাইরা বিদেশ, আমরা দেশ ছেড়ে বিদেশে এসেছি, মা বাপ ছেড়ে, ছেলে সন্তান ছেড়ে, স্ত্রী ছেড়ে আমরা বিদেশে এসেছি, কত মেহনতের কাজ করছি মাঝরাতে আল্লাহ আকবার, শীতে গ্রীষ্মে কত কষ্ট, যারা বালাদিয়ার কাজ করে তাদের শীতে গ্রীষ্মে কত কষ্ট, যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে তাদের শীতে গ্রীষ্মে কত কষ্ট, তারপরে রোজাতে কত কষ্ট, তারপরে আরো মেহনতে সমস্ত কাজই কষ্টের কাজই কাজ, দূরে থাকা আরো আরো কষ্ট, এই সমস্ত কষ্টকে স্বীকার করে বরণ করে যারা কাজ করছেন তারা যদি নিয়ত ঠিক রাখেন তো কিসের কাজ হবে, এক এক প্রকার জিহাদ হবে, আল্লাহর রাস্তায় হবে, তবে নিয়ত ঠিক রাখতে হবে, কারো হক নষ্ট করলে হবে না। আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন মাকে ফাঁকে দিচ্ছেন বউকে দিচ্ছেন, তা করলে হবে না। আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন এক ছেলেকে দিচ্ছেন এক ছেলেকে ফাঁকে দিচ্ছেন, না সেসব না। আপনার উদ্দেশ্য কি হবে, আপনার বোন বিয়ে হতে চলেছে, বিয়ে হবে তার বিয়ে দিতে হবে, আপনি আলাদা হয়ে গেছেন, বিয়ের খরচ মা বাপ বলছে আপনি দিচ্ছেন না, না না না, আপনার বোনের বিয়ের ব্যবস্থা কে করবে, আপনাকে কি করতে হবে। সুতরাং এইভাবে যদি আপনি নিয়ত ঠিক রেখে আপনি পরিশ্রম করে কামাই করে যাচ্ছেন, এই কামাই এই উপার্জন এই মেহনত এই কষ্ট, নিশ্চয়ই কষ্ট আছে, এই কষ্ট সব আল্লাহর রাস্তায় হবে, কিন্তু নিয়ত ঠিক রাখতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদের সব হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইন কানা খারাজা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলি শাইতান, আর এই যে সুঠাম দেহি, এই লোক যদি লোক দেখানোর জন্য এবং গর্ব করার জন্য বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ বুকের বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছে, লোকের কাছে তোলা চাইছে, কারো কাছে চাঁদা চাইছে, কারো কাজ আটকে দিচ্ছে, কারো দোকান বন্ধ করে দিচ্ছে, দিয়ে দাও পয়সা দাও তবে দোকান চলবে, পয়সা দাও তবে তোমার কাজ হবে, দিয়ে লোকের এইভাবে হারাম খেয়ে বেড়াচ্ছে, কোন রাস্তা এটা? নিশ্চয় পাওয়া ফি সাবিলি শাইতান, শয়তানের রাস্তা, এ রাস্তা শয়তানের রাস্তা, আর ও খাচ্ছে হারাম খাচ্ছে। অতএব বুঝতেই পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাদ আফলাহা মান আসলাম ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, সেই ব্যক্তি তুমি কাজ করো যে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে রুজি দিয়েছেন, যথেষ্ট রুজি দিয়েছেন, মুসলমান হয়েছে, আর সে যা পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট হয়েছে, সেই ব্যক্তি হয়ে গেল কি, সে সফল হয়ে গেল, সফল কাম ব্যক্তি। এবারে আবার বলছি যে আল্লাহ তাআলা বলছেন, রব্বুকুমুল্লাযী ইউজজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা সমুদ্রের বুকে কিস্তিকে চালিয়েছেন, মানুষের ক্ষমতা ছিল না ওইভাবে ধরে রাখা, টন টন বিশাল অনেক কত ওজনের কিস্তি পানির উপরে ভেসে থাকে, আল্লাহর হুকুম, যেমন হাওয়ার উপরে ভেসে থাকে জাহাজ এবং পাখি, এইসব আল্লাহর ইচ্ছা, কেন করেছেন, যাতে করে তোমরা আল্লাহর রুজি অনুসন্ধান করতে পারো, এমনকি হজ করতে গিয়ে ইবাদত করতে গিয়েও যদি তোমরা ব্যবসা করো তখনও বলা যায় ইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমরা যদি হজ করতে গিয়েও ব্যবসা করো, কিন্তু আসল নিয়ত কি হজ? আসল নিয়ত ব্যবসা হলে হবে না? যারা আসল নিয়ত ব্যবসা করতে আসে আর হজ করে নেয়, তাদের তো হলো না। কিন্তু আসল নিয়ত যদি হজ হয় আর সেই ফাঁকে যদি ব্যবসা করে নেয়, মাফে মুশকিল, আল্লাহর রুজি অনুসন্ধান করো, তাতেও অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং ঘর কুনো হয়ে বসে থেকো না, স্ত্রীর আঁচল ধরে বসে থেকো না, মায়ের কোল ধরে বসে থেকো না, কাজে বের হও। শিয়ালের মতো নয়, বাঘের মতো হও। শিয়ালের মতো নয়, বাঘের মতো হও, তার মানে কি হুজুর? একজন বড় ব্যবসায়ী ছিল, তো সে ব্যবসায়ী তার ছেলে, বেকার ছেলে, কাজ করতে চায় না, দেখছে বাপের আছে ওই খাব। সাধারণত বকিল বাপের উরুনি বেটা হয়, তাই না? বাপ যার বাপের ধন থাকে ছেলেরা ওই রকমই বসে বসে খায় বেকার। তো বকে বকুনি দেয়, পড়াশোনা করিয়েছি, কাজে বের হও, কাজ কর, কাজ খুঁজে নাও, যাও ঢাকাতে যাও, যাও কলকাতায় যাও, যাও অমুক জায়গায় যাও, সেখানে গিয়ে কাজ খুঁজে নাও। তো এবেচারি গেল, গিয়ে এক জায়গায় দেখছে এক জঙ্গলের ধারে এক বাঘ একটা হরিণ শিকার করে নিয়ে এলো, দিয়ে খুব করে হরিণটাকে ভালো করে খেলো, তারপর সে চলে গেল। কিছুক্ষণ পরে শিয়ালটা এসে ওই যে হরিণের বাকি মাংসগুলো খেতে লাগলো, আর ও গাছে চেপে, ভয়ে গাছে চেপেছে, গাছ থেকে চেপে চেপে এই কাণ্ড দেখছে। এখান থেকে ও চিন্তা করলো, বাহ, এই তো ভালো বুদ্ধি, এই তো আমার, তো আমার মতোই তো, বা হরিণ শিকার করে নিয়ে এলো, শিয়াল কেমন আরামসে সেই হরিণের গোস্ত খেতে পেল, আমিও আমার আব্বার কামাই খাবো, সমস্যা। ফিরে এলো, কিরে বেটা কাজ? বলা, বাবা আমি একটা ভালো ফিকরা, আমি একটা ভালো কি পেয়েছি, চিন্তাধারা পেয়েছি। কি ব্যাপার? বলছে, এইরকম দেখলাম, তো শিয়াল যদি বিনা পরিশ্রমে গোস্ত খেতে পায়, তো আমিও বিনা পরিশ্রমে আমি তোমার ধন খাবো, সমস্যা কি? তখন বাপ বলল, বেটা অনুকরণ যদি করতে হয় তো শিয়ালের অনুকরণ কেন করবি, বাঘের অনুকরণ কর। বাঘ শিকার ধরে নিয়ে এলো, দিয়ে অন্যও খেলো, তুই বাঘের মতো হ, শিয়ালের মতো কেন হবি? বাঘ হয়ে শিকার করে নিয়ে আয়, তোর খাবার অন্যে খাক, তুই অন্যের খাবার কেন খাবি? এই জন্যই বলা হয় যে শিয়াল হয়েও নাকি হও, বাঘ হও। জেনে রাখবেন, যখনই আপনার অভাব আসবে তখন আপনার কেউ কারো নয়। এখানে আপনি বুঝতে পারছেন, টাকা পাঠাতে না পারলে আপনার মা বাপও আপনার কেউ না, টাকা পাঠাতে না পারলে আপনার কোন আত্মীয় কেউ না। মিস কল আসে কিসের জন্য? টাকার জন্য। এদের অধিকাংশ কোন স্বার্থ ছাড়া কেউ টেলিফোন করে না, টেলিফোন করেই না, আর যদি করে জানলেন, জানবেন যে হ্যাঁ, কেউ আপনাকে সালাম করে না, যদি সালাম দেয় তো সালাম শুনেই মতলব বুঝে যান যে কোনো মতলব আছে, ঠিক না ভুল? সব ক্ষেত্রে না, সবারই ক্ষেত্রে না, এল্লা মাশা আল্লাহ, টাকা ছাড়া কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ বাবা আমাদের বাড়ি যাবে কেন, তোমরা এখন বড় লোক, কিন্তু যখন গরিব ছিলাম তখন তো বলনি, বলবে? টাকা হলেই মানুষ বুঝতে পারছেন, অতএব টাকা ছাড়া আপনার কেউ নাই, আপনার বিবিও কেউ নাই, আপনার মা বাপ তখন পর হয়ে যাবে, আপনার বিবিও পর হয়ে যাবে। যেমন একদিন বলেছিলাম, আপনার যাকে ভালোবাসেন সেই ভালোবাসা আপনাকে বিয়ে করতে চাইবে না, যদি আপনার অবৈধ ভালোবাসা থাকে দেখবেন যে সে তখন আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। আর আর স্ত্রীর জন্য বলেছিলাম, শরীরার্ধ বলো যারে, সেই বনি তাই রে, সেই বনি তাই রে, নাগিনী বাগিনী হয় যদি ধন নাই রে, যদি ধন নাই রে। নিষ্কর্মা যুবক বন্ধু আমার, অন্য চিন্তা চমৎকারা, অন্য বিনা ছন্ন ছাড়া, অভাবের ঘরে ভাব থাকে না, অন্য নাই ঘরে তার মানে কি বা করে, দুনিয়ার নীতি হল ধনীর মাথায় ধরো ছাতি, নির্ধনের মারো লাথি, এ সংসারে যার ধন নাই তার মান নাই, আর ধান নাই যার মান নাই তার, ভাত নাই যার জাত নাই তার, আর যার আছে মাটি তারে নাহি আটি, যার ধন, যার ধন নাই তার নিধন ভালো, তার মানে মরণ ভালো, এই ধনের সংসারে। এই জীবনে দারিদ্র একটি অভিশাপ, তবে তারা অভিশাপকে বরণ করে, বরণ তারা বর রূপে বরণ করতে পারে, তাদের জন্য তা বড় মর্যাদাপূর্ণ বর। যারা গরিব, গরিব হলেও যদি সেই অভিশাপকে বর রূপে গ্রহণ করে, মেহনতের বলে, পরিশ্রমের বলে, চেষ্টার বলে রুজি অনুসন্ধান করে, তবে তার ভাগ্য খুলে যাবে। গরিব রাস্তায় চলে, গরিব থাকতে কেউ চেষ্টা করবেন না, চলছে চলছে গরিব হয়ে হীন হয়ে অবস্থায় থাকবো তা না। আপনি হীন অবস্থা গরিবী অবস্থায় থাকেন, কিন্তু আপনার অবস্থা গরিবী হওয়া ভালো না। আপনি ধনী, কিন্তু আপনার মনটা কি হোক, বিনয়ী হোক। আবার এরকম হলে হবে না যে ধনী কিন্তু গরিব মন কাউকে দান করবেন না, সেটাও না। বরং আপনি গরিব হতে অল্পতে একদম যে এইটুকুতে হলেই হবে, আমার দরকার নেই, আমি গরিব আছি, ভালো আছি, খবরদার এরকম সন্তুষ্ট হবেন না। গরিব রাস্তায় চলে, প্রত্যেক বস্তু যেন তার বিপক্ষে, লোকেরা তাকে দেখে নিজ নিজ দরজা শব্দে বন্ধ করে নেয়, লোকেরা তাকে ঘৃণা করে, অথচ সে কোনো অপরাধী নয়, গরিব মানুষ, তাকে কেউ চায় না, তার দিকে পাথর ছুড়ে মারে। আপনারা জানেন এখানে মিসকিন মিসকিন বলে, আপনারা যারা দেখেন রাস্তাঘাটে চলেন, দেখেছেন জানলা থেকে কিংবা দরজা থেকে কিংবা রাস্তা থেকে ছেলেরা পাথর মারে না মারে না, মিসকিন মিসকিন বলে। সকলকে দেখে তার শত্রু মনে হয়, অথচ শত্রুতার কোনো কারণ থাকে না। এমনকি কুকুর দলও যখন কোনো ধনীকে দেখে তখন তার নিকট বিনয় প্রকাশ করে লেজ দুলায়, আর কোন গরিবকে দেখলে তার সামনে এসে লক্ষ্য করে ভেকাতে ভেক ভেক করে ভেকাতে শুরু করে এবং দান দেখায়। গরিব গরিব হওয়ার দোষ আছে। দরজা দিয়ে অভাব প্রবেশ করলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়। পয়সা থাকলে বন্ধু অনেক হয়, স্ত্রীও ভালোবাসে বেশি। অভাব যখন তুফান হয়ে এসে ঘরের জানালায় আঘাত করে তখন ভালোবাসার ফুলদানি পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। যাকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, কত মিষ্টি মিষ্টি কথা বলেছে, আপনার সংসারে এসেছে, গাছতলায় বাস করব, তবু তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আর যখনই টাকা পয়সা ঠিক মতো আপনি দিতে পাচ্ছেন না, খাবার ঠিক মতো দিতে পাচ্ছেন না, পৌষ মাসে ভাতের অভাব, তখন বলবে এ কোন মরদ এ কোন মর্দানি। হ্যাঁ, তখন আর বলবে না যে সেই সেই কথা ভুলে যাবে, গাছতলায় বাস করব। বলে না, রুটি পেটে কাপড় বেঁধে পড়ে থাকবো, ডাল রুটি খাবো, তবু আমি তোমাকে ছাড়া বিয়ে করব না। কিন্তু বিয়ের পরে যখন আপনি জোগাড় করতে পারবেন না, তখন আপনাকে কি বলবে, তখন সেই কথা ভুলে যাবে যে কথা বলেছিল, মিষ্টি মিষ্টি কথা, তখন ভালোবাসার ফুলদানি পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, দারিদ্রের ঝড়ে ভালোবাসার প্রদীপ নিভে যাবে। অভাব মানুষের জাত ধর্ম সভ্যতা পাল্টে দেয়। অভাব থাকলে মানুষের মনুষ্যত্ব লোপ পায়, যেহেতু অভাবে মানুষের স্বভাব নষ্ট করে। যদি দেখেন যে কোন সংসারে ঝগড়া ঝামেলা চলছে, জানবেন অভাবে না হয় স্বভাবে, অভাবে না হয় স্বভাবে। এই জন্যই বলে অভাবের ঘরে ভাব থাকে না। যে ঘরে অভাব আছে সে ঘরে কাঁইকুই কাঁইকুই লেগেই আছে, মুরগি লড়াই লেগেই আছে। কারণ কি অভাব আছে? স্বামী স্ত্রীতে ঝগড়া, মা বাবার সাথে ঝগড়া, হ্যাঁ ভাই ভাইয়ে ঝগড়া, কেন অভাব আছে? এক অপরের দোষ দেয়, তুই এই করিস না বলে, হয়তো এই করিস না বলে, এটা হতেই থাকে। যেহেতু অভাবে মানুষের স্বভাব নষ্ট করে ফেলে, অভাবের কারণে মানুষকে চাইতে হয়, অভাবের কারণে মানুষকে ছোট কাজ করতে হয়, এই জন্য স্বভাব নষ্ট হয়ে যায়। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দারিদ্র কোন দেশে গেলে কুফরি তাকে বলে, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তার মানে যেখানে অভাব আছে সেখানে কুফরি খুব কাছাকাছি, সেখানে মানুষ ওই যে অভাবে স্বভাব নষ্ট হয়, এমনকি দিনও পাল্টে দেয় না। অভাবের কারণে কাদিয়ানি হয়ে যাচ্ছে, অভাবের কারণে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই অভাব দূর করার জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দারিদ্র যদি কোন মানুষ হতো তাহলে আমি তাকে খুন করতাম। দারিদ্র বা এই অভাব ভালো না, যথাসাধ্য প্রয়াসে দীনতা দূর করার চেষ্টা করুন, হীনতা বরণ করবেন না, অভাবে স্বভাব নষ্ট করবেন না। যদি দিন সহ অহরহ রহ মতিতবহীন হইবে, সমানের সনে থাকো এক মনে মতি সমভাবে রইবে। খবরদার হীন হয়ে থাকার চেষ্টা করো না। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে এক ব্যক্তিকে এতেকাফে বসে থাকে দেখে বললেন, এতেকাফে বসেছে এক ব্যক্তি, তোমার খাবার ব্যবস্থা কোথেকে হয়? তুমি তো এতেকাফে রয়েছো, তোমার খাবার কে দেয়, খাবার কোথেকে আসে? সে লোকটা বলল, আমার ভাই তার নিজের জন্য, তার পরিবারের জন্য এবং আমার জন্য রোজগার করে। কে করে রোজগার? ভাই করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তোমার ভাই তোমার থেকে বড় আবেদ। কে বড় আবেদ? মসজিদে বসে এতেকাফ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, এ বেশি বড় আবেদ না যে উপার্জন করে তোমাকে খাওয়াচ্ছে? সে বড় আবেদ যে উপার্জন করে খাওয়াচ্ছে হালাল পথে, সে হচ্ছে বড় আবেদ। কাজ করতে হবে, বিনা কাজে বসে থেকে তুমি অপরের উপরে ভরসা করে থাকবে আর আল্লাহর ইবাদত করবে, আল্লাহ এটা চান না। ফায়দা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিহা, নামাজ শেষ হয়ে গেলে বেরিয়ে যাও, জমিনের বুকে রুজি অনুসন্ধান করো। আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু সাদাকাতি মা আবকাত কিনান, সব থেকে উচ্চ দান হল যে দান করার পরও মানুষ অভাবী হয় না, তা সচ্ছল অবস্থা থাকে। অনেক মানুষ আছে দান করে দিল সব, বাস শেষকালে কি হয়, অভাবী হয়ে যায় না, এরকম না। ওয়ালিয়াদুল উলিয়া খায়রু মিনাল ইয়াদিস সুফলা, উপর হস্ত ও উপর হস্ত যেটা চিত হস্ত থেকে উত্তম, মানে যে দাতা হাত গ্রহিতা হাত থেকে উত্তম। দান দাও তবু নিও না, ওই যে বাঘের মতো হও শিয়ালের মতো হইও না। ওয়াবদা বিমান তাউল, আর দান করতে শুরু করবে কোথেকে? নিজের আত্মীয় থেকে। খরচ করতে শুরু করো নিজের কাছ থেকে, নিজের মা বাপ, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী, নিজের ভাইরা, নিজের চাচারা ইত্যাদি, এইভাবে শুরু করো আস্তে আস্তে। আবু হুরায়রা বলছেন, যদি তোমার ধন না থাকে, যদি বলে যে না দুনিয়াদারি কামাইলে হবে না, উপার্জন করলে হবে না, সবসময় ধন ধন করলে হবে না, সবসময় আখেরাতে চিন্তা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দান করতে করতে বলবেন, আল্লাহ দান করতে বলছেন না, কত আয়াতে আল্লাহ বলছেন দান করো দান করো, কামাই যদি না হয় দান করতে করবো। আবহাওয়া বলছেন তোমার যদি ধন না থাকে তাকুল ইমরাতুক আনফিক আলাইয়া আও তাল্লিকনি, তুমি আমাকে বিয়ে করেছো আমাকে ঠিক মতো খাবার দাও আমাকে ঠিক মতো কাপড় দাও না আমাকে তালাক দাও। তালাক চাইবে, বউ তালাক চাইবে, যেমন আগেই বলা হলো ইয়াকুল মামলুকুক আনফিক আলাইয়া আও বিয়নি, তোমার দাস তোমাকে বলবে যে তুমি আমাকে ঠিক মতো খাবার দাও না হয় তুমি আমাকে বিক্রি করে দাও, আমি তোমার কাছে থাকবো না বিক্রি করে দাও, ও বলবে তালাক দাও, এ বলবে বিক্রি করে দাও, কিছু দাসের কথা। আর তোমার সন্তানরা বলবে বাবা তুমি দেখে দিতে না পারবে, তারা তুমি কার উপরে ভরসা করে আমাদেরকে ছেড়ে যাচ্ছ, কার উপরে ভরসা করছো। অতএব ধন মাল এসব উপার্জন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে, আর হালাল পথে মন রেখে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হালাল রুজি উপার্জন করতে পারি এবং বসে থেকে বেকারত্বের জীবনকে দূর করতে পারি, যাতে সুখ আছে শান্তি আছে এবং অনেক দুঃখ কষ্টের মলম আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।